ومن رأى شيئا ثم اشتراه بعد مدة فإن كان على السبب التي رأى فلا خيار له، لأن العلم بأوصاف حاصل أو بالرؤية السابقة وبفواته يثبت الخيار إلا إذا كان لا يعلم مرئية لعدم الرجاء به، وإن وجده متغيرا فله الخيار، لأن تلك الرؤية لم تقع معلمة بأوصافه فكأنه لم يره. وإن اختلف بالتغيير في قوله قال البعيد، لأن التغيير حادث وسبب اللزوم ظاهر إلا إذا ماتت المدة على ما قالوا، لأن ظاهر الشاهد المشتري بخلاف ما إذا اختلف في الرؤية، لأنها أمر حادث والمشتري ينكره فيكون القول قوله. ومن رأى شيئا ثم اشتراه بعد مدة فإن كان على الصفة التي رآه في فلا خيار له، لأن العلم بأوصافه حاصل له بالرؤية السابقة وبفواته يسقط الخيار إلا إذا كان لا يعلمه مرئية لعدم الرجاء به. কেনার আগে বেচা কেনার চুক্তির আগে একটা জিনিস দেখছিল, এরপরে এই জিনিসটা বাইরের কাছ থেকে মিস্তারি কিনছে, এখন এই জিনিসটা সে যে দেখছিল দেখার অবস্থায় যে অবস্থায় আসছিল ঠিক ওই অবস্থার উপরেই যদি থাকে তাহলে এখন আর তার খেয়ারের রুইয়ত থাকবে না, কারণ রুইয়তের সাবেকার মাধ্যমে তার যে ঔসাব আছে মুবির ঔসাবের যে এলেম এটা অর্জিত আছে, আর এই এলেম যখন অর্জিত না থাকে তখনই খেয়ার সাবেত হয়। হ্যাঁ, যদি মুস্তারি বায়ে কয় যে তুমি যে দেখছো যে কয়েকদিন আগে ওই জিনিসটাই আমি তোমার কাছে আমি তো তোমার জিনিস দেখি নাই, তাইলে বোঝা গেল যে হ্যাঁ না দেখে এটা কিনে নিতে রাজি। তাহলে সুরতের মধ্যে রুইয়াতের খেয়াল থাকে। ওয়ামান রাআ শাইআন, কিছু শাস্তে কি শাই দেখা, সুম্মাশতারাহু বাদা মুদ্দাহ, চন্দ দিন বাদ উসি শাই কো উসনে খরিদা, বাইন কানা আলা সিফাতিল্লাতি রাআহু, বাস আগর ও মুবি উসি সিফাত পর হো জিস পর উসনে দেখা, ফালা খিয়ার আলাহু, তো ইস সূরত মে মুশতারি কে লিয়ে খিয়ার রুইয়ত নহীঁ হোগা, লিআন্ন আল ইলম বি আওসাফিহি হাসিলুন লাহু বির রুইয়াতিস সাবিকা, ইসলিয়ে কে উসকে আওসাফ কে নি মুবি কে আওসাফ কে বারে মে জো ইলম হাসিলুন লাহু বির রুইয়াতিস সাবিকা, রুইয়তে সাবেকা সে উসকে লিয়ে হাসিল হে, ও বি ফাওয়াতিহি ইয়াসবুতুল খিয়ার, আর খিয়ারে রুইয়ত উসি ওয়াক্ত সাবিত হোতা হে জবকে আওসাব কে বারে মে ইলম না হো। তো এই জায়গায় যেহেতু ইলম আছে সুতরাং রুইয়তে খিয়ার, ইল্লা ইযা কানা লা ইয়ালামুহু মারিয়াতান লিআদমি রিজাইহি, আর যদি মুস্তারি না জানে যে এটা সে দেখছে, বায়ে কইতাছে ঠিকই যে তুমি তো দেখছো কিন্তু মুস্তারি জানে না যে সেই জিনিসটা দেখছে, তাহলে এই জায়গার মধ্যে তার রুইয়তের খেয়ার থাকবে, কারণ না দেখে সে নিতে সম্মত না। ইল্লা ইযা কানা লা ইয়ালামুহু মারিয়াতান, মগর জিস ওয়াক্ত মুস্তারি নেহি জানতা হ্যায় কি ও শায় উসকো দেখা হ্যায় দেখা হুয়া হ্যায় লিআদমি রিজাই বিহি, উসকো লেকর না দেখকর রাজি হুন না হুনেই পড়ে, وإن وجده متغيرا فله الكيان، لأن تلك الرؤيا لم تكن معلمة بأوصافه فكأنه لم يره. দেখছি এটা ঠিক আছে, কয়েকদিন আগেই দেখছি। দেখার পরে উঠিয়া ওই দুই হাতের উপরে সে মুভি কিনে আনিস, আর নতুন করে আর দুই হাত করে তো এই মজা দেবো মুতাগাই গিয়া। এরপরে নেওয়ার পরে দেখা যায় আয় হায় এটা তো ভাঙ্গে তসমস করে ফেলাইছে বা সিজা নষ্ট করে ফেলাইছে। পালাউল খেয়া তাহলে সুরতের মধ্যে আবার তার খেয়ারের রুইয়ের যেটা এটা আস লিয়ান্না তিলকা রুইয়া লাম তাকাউ মুআলামাতান বিআওসাফিহি। আগে যা দেখছিল সেই দেখাটা তার জানার মাঝে আর সাব্যস্ত হবে না, অন্তর্ভুক্ত হবে না। লিয়ান্না তিলকা রুইয়া ইসলে কি ও রুইয়া لم تكن معلمة بأوصافه اسكي اوصاف علم واقعي ہوتا اگر যে ওয়াসওয়াস ছিল তো নাই সুতরাং ওই এলেমে যা কিনা পাকা নাম লাগে তাহলে এরকম হয়ে গেল, কারণ আগের অবস্থা নাই রুইয়া কি হ্যাঁ এটারে কি করে নাই দেখে নাই ওখানে কেয়ারে রুইয়াতের কারণে সে এটারে রাখতেও পারে রদ করতে পারে। ওয়াই নিস্তালাফা ফিত্তাগীর فالقول قول البائع لأن التغيير حادث وسبب الظهور الظهور وسبب اللزوم ظاهر. أنا عاجي ديكسيل مشترك এবং এটা স্বীকারও করে যে আমি দেখছি। এখানে নেওয়ার পরে দেহে যে জন্য তাকাইয়ের আউসাফ তাহলে কারো কাছে সাক্ষী নাই, বায়ের কাছেও সাক্ষী নেই মুস্তারির কাছেও সাক্ষী। তাহলে এখানে তাগাইয়ুর যেটা এটা আমরে হাদিস, তাগাইয়ুর যেটা এটা আমরে হাদিস। আর তাগাইয়ুর না হওয়াটা এটা স্বাভাবিক। একটা জিনিস সবসময় একই যেটা যেভাবে থাকার কথা এটা এরকম থাকে এটা হলো স্বাভাবিক, আর তাগাইয়ুর হওয়াটা এটা আমরে হাদিস, এটা অস্বাভাবিক জিনিস। কারণ জিনিস তো ওইভাবেই থাকে, এর মধ্যে পরিবর্তনটা আসাটা এটা অস্বাভাবিক, তাহলে এটা হলো আমরে হাদিস। আর বাই লাজেম হওয়াটা এটা জহর, বাই লাজেম হওয়াটা জহর। কারণ একজন চুক্তি করছে এটা কিনতে আছে, তাহলে কেনার পরে চুক্তি হওয়ার পরে এটা লাজেম হয়ে যাবে। এখন শরীয়তের একটা বিধান হলো যে যে জাহেরের খেলাফ যে দাওয়া করে সে হয় মুদ্দাই, খেলাফে জহের। আর যে জহের অনুযায়ী থাকে সে হলো মুদ্দাই, বাদী বিবাদী, বাদী বিবাদী। বাদী কি মামলা ফুডের মধ্যে যাই কে লাগবে যে আমার এই জিনিস রম আসিল আমার এই রম হয়ে গেছে বিচার করে দেন স্বাভাবিকের থেকে অস্বাভাবিক হয়ে গেছে। আর ওই বেলা খুঁজতেছে যে না তুমি যেটা খুঁজতেছো এটা ঠিক না, হ্যাঁ স্বাভাবিকের মধ্যে আছে। তাহলে যে খেলাফে জাহের হয় সে হয় মুদ্দা, আর যে জাহেরের মোয়াফেক হয় সে হয় যে মুদ্দাই হয় তার সাক্ষী বেশি কর্তব্য, যদি সাক্ষী না থাকে তাহলে ওয়ালি আমিনু আলা মান আনকার, যে ও স্বীকৃতি জানাইতেছে তার কাছে কসম নেওয়া হচ্ছে। তাহলে এই মাসালার মধ্যে দেখেন, এই মাসালার মধ্যে মুশতারি মুদ্দা খেলাফে জাহেদ, কারণ জিনিসটা স্বাভাবিক থাকবে এই যেই তৈল কথা অস্বাভাবিক অবস্থার ইয়া করতেছে যে না এটাই আমার ছিল না এরকম, তাহলে সে হইতেছে কি মুদ্দাই। আর বাইরে করতেছে না এটাই আমি, তাহলে সে হইত কি মুদ্দা নেই। আর বাইরে না তো আলাল মুদ্দা, তাহলে তুমি যখন এই দাবি করতেছো যে এটা এরকম ছিল না ওরকম কেন, তার কাছে তো সাক্ষী নাই, তাহলে বলি আমিনু আলা মান আনকার, তাহলে কসম খাইবে যে অস্বীকার করতেছে যে না এটা এরকম নিয়ে আসছিল, তুমি যেটা করতেছো এরকম না। তাহলে এখানে বায়ে কি হইতেছে মুদ্দা, তাহলে এই বায়ের কোল কসমের সাথে কি করা হতো গ্রহণ করা। ওই ইখতালাফা ফি তাগায়ুর, আগার বায়া আর মুশতারিকে আন্দর তাগায়ুর মে কিয়া হয়ে যায় ইখতালাফ হয়ে যায়, অর্থাৎ দেখছিল আগে, এখন যখন দ্বিতীয়বার আবার দেখতেছে এখন মুশতারি কয়েছে না এটা তো ওইটা না, আর বায় কয় না এটা তো ওইটাই। ওই ইখতালাফা ফি তাগায়ুর, আগার তাগায়ুর মে বায়া আর মুশতারিকে আন্দর কিয়া হয়ে যায় ইখতালাফ হয়ে যায়, ফাল কউল কউল বায়া মালিয়া, তো সুয়াক বায়েহি কা কোল মুতাবার হোগা এস ইয়ামি কিস কেন লাগি হই যে আমি হই যে ইয়া কায়দা কইল কায়দা লিয়ান না তাগায়ুর হাদিসুন, ইসলে কে তাগায়ুর যে হে এ আমরে হাদিস অস্বাভাবিক জিনিস, আর এটা দাওয়া করতেছে কে মুশতারি, তাহলে মুশতারি কি হলো মুদ্দা। ওয়াসাবুল লুজুম যাহ আর বাই লাজম হুনে কা সবাব যাহ, তার মানে জিনিস একটা স্বাভাবিক থাকবে এটা ওইরকমই আছে, তাহলে ইয়া লাজেম যাহে ইল্লা ইজা বাউদাতি মুদ্দাত মুদ্দাতু আলা মা কাল কাল। হ্যাঁ দুইজনে মুশতারি আগে মুভিটা দেখছি, দেখার পরে এখন এক তেলা বলছে একটা স্রোত এইটা হলো এই দুই তিন দিন পরে একদিন দুই দিন পরে বা এক দুই ঘন্টা পরে এরকম একটা তিন মাস চার মাস পরে যে তুমি যে আগে দেখছিলে অনেক দীর্ঘদিন পরে যদি হয়, আর ওই জায়গার মধ্যে যদি মুশতারি কয় যে না এটা তো এটা না এটা তো এরকম না এটা তো ওইরকম আছে, তাহলে এই জায়গার মধ্যে মুদ্দাই হয়ে যাবে ভাই। হ্যাঁ আর মুদ্দা আলাই হয়ে যাবে মুস্তাহি, কারণ এটা খেলাতে জাহেল মানে দীর্ঘদিন পরে জিনিস পরিবর্তন হবে এটা হলো স্বাভাবিক, দীর্ঘদিন পরে জিনিস পরিবর্তন হবে এটা হলো কি স্বাভাবিক, আর পরিবর্তন না হওয়াটা এটা হলো অস্বাভাবিক। তাহলে এই জায়গার মধ্যে আবার মুদ্দাই পাইতে যাইতেছে, এই জায়গার মধ্যে মুদ্দাই হয়ে যাইতেছে আর মুস্তারি হইতেছে মুদ্দা, তাহলে কসমের সাথে কার কোন মুস্তারি কথা বুঝে আসছে, এটি ওই মাস আলা যদি জানা না থাকে তাহলে এটা কিচ্ছুই বোঝা যাবে কথাটা বুঝে আসছে। ইল্লা ইজা বাউদাতিল মুদ্দাতু আলা মা কাল, মগর যখন মুদ্দাত দরাজ হয়ে যায় আলামা কাল জু ফুকাহে কেরাম নে কাহা লিয়ানা জাহিরা শাহিদুন লিল মুশতারি, ইসলে কে জাহির জু হে এ মুশতারি কে যে শাহিদ, মানে এখানে জাহিরটা মুশতারির কথা সপক্ষে বিখিলাফি মা ইজাখতালাফা ফি রুইয়া লিয়ানা আমরুন হাদিস ওয়াল মুশতারি ইউনকিরু ফায়াকুনু কওলু কওলু। হ্যাঁ দুইজনে বায়ে এবং মুস্তারি মুস্তারি একটা জিনিস কিনছে, কিনার পরে মুস্তারি কয় আমি দেখুন বাইরে কই তুমি তো দেখছুই, কই কবে দেখছি, কই যে একদিন দেখলাম, কই না আমি দেখিনি, কই না দেখছো, কই না আমি তো দেখি না, এই একতলা হয়ে গেছে দেহা না দেন, আর আগের একতলা ছিল যেটা দেখছিলাম এটা এরকম আছে। বিকিলা বিমাই যাক্তারা বা দিল রুইয়া, আগের বায়া মুস্তারিকে দরমিয়ান রুইয়তকে বারে মে কিয়া হো যায়, একতলা হো যায়, লিয়ান্না আমরুন হাদিস, তো সুরত মে মুস্তারিকে কোন, কারণ এই জায়গার মধ্যে মুস্তারি কথাই গ্রহণযোগ্য, এটা হল প্রথম প্রথম মাসালা থেকে এসেছে, দ্বিতীয় মাসালা থেকে না। বিখিলাফি মাইজা ইখতালাবাতি রুইয়া, বখিলাফ যবকে ইখতিলাফ করে ভাই আর মুস্তারি রুইয়া ঠিক কে আম লিয়ান না আমরুন হাদিস ইসলে কে আমরে হাদিস ওয়াল মুস্তারি ইনকিরু আর মুস্তারি উসকা ইনকার করে আর ওয়ালি আমিনু আলা মান আনকার ফায়াকুনুল কওলু কওলুহু সো কোন মুস্তারি কা কসম কে সাথ ইতবার হওগা ومن اشترى عدل زتي ولم يره فبا منه توبا او وهبه وسلمه لم يرد شيئا منها الا من عين এক বেটা ট্রাঙ্গেল কাপড়ের থান কিনছে বা একটা গাঠটি কিনছে বা রোহিত ফুলির কাপড়ের থান কিনছে গাঠটি কিনছে গায়ে একটা জায়গা একটা বা একটা কোয়ালিটি জুতি কাপড় একটা কোয়ালিটি বা স্থানই যদি হবে ওইটা গাইডের মধ্যে তো কাপড় অনেকগুলি থাকে পাঁচটা দশটা বিশটা জেলাই জানাই থাকে মুস্তারি কিংবা অজানাও থাকতে পারে পঞ্চাশটা এটা গাইড ওই যে বিদেশি পুরান কাপড় আছে গাইড এটির মধ্যে কাপড় কটা এগুলো গাইটি কি কপাল বালা হইলে বালা আবার কপাল খারাপ হইলে খারাপ এই যে শীতের মৌসুম যদি বেছে না এই গবি কিনে পুরা গাইড কিনে নিয়ে আসে অনেকে কপাল বালা হয়ে যায় ভালো দামি দামি কাপড় পাওয়া যায় আবার অনেক সময় একেবারে লেরা বেড়া সব সেরা বেড়া কপাল খারাপ কিন্তু এটা বেচা কিনার সিস্টেম নেই এরকম এইভাবেই বেচা কিনা এক বেড়া টাঙ্গাইলা শাড়ি গাইডটি কিনছে বা রোহিতপুরের শাড়ি গাঠটি কিনছে দেখে নাই খুললে দেখে নাই এরপরে করছে কি ওই কাপড়ের থেকে দেহে নাই রুইয়াত রয়ে গেছে ওই কাপড়ের গাঠটি থেকে একটা কাপড় ইচ্ছে পাচ্ছে কিংবা হেবা বিত্তা সিলিং করছে অর্থাৎ হেবা করে মহুপলা হুরে কাপড়টা দিয়ে দিচ্ছে হেবা কিন্তু শুধু হেবা করলে এই হেবা কি হয় না সহি হয় না যতক্ষণ না পর্যন্ত মহুব লাহুকে দেওয়া হবে মহুব লাহুকে দিলেই তখন ওটার মধ্যে মহুব লাহুর হক লাহে এর আগ পর্যন্ত এটা ওয়াহেবেরই থাকে মুখে হয়ে যায় জারি আইনগতভাবে সব কিছু হয় কিন্তু যতক্ষণ পর্যন্ত না দিবে ততক্ষণ পর্যন্ত হেবা জারি হয় কার্যকর তাই হেবাটা যে করছে হেবা বিত্তাস দিবে অর্থাৎ দিয়া দিস কাপড় বাইক করিয়া দিয়া দিস এখন ওই যে তার যে খেয়ারে রুইয়াত আসছিল সাথে খেয়ারে রুইয়াত আর থাকবে এখন ওই খেয়ারে রুইয়াতের অধীনে কিছু তো সাকিত করতেই পারবে না যেটি আছে এই দিনও সাকিত খেয়ারে রুইয়াতে পুরাটা নিতে হয় আনালে পুরাটা ফিরত দিতে হয় এর মাঝে আদা আদি বাসাবাসি বা রেট কমা কমি কোনোটাই যায় না চুক্তি যা হয়েছে তার উপরে হবে আনালে পথ দুই দুইটার এই দুই পথ ছাড়া অন্য কোনো পথে যাওয়া না যে এই কথা কইতে পারো না ভাই যে রসলা ছিল এখন তো এটা নিরস হয়ে গেছে গা তাহলে আমার একটু কমাইয়া দেও টেহা কম দেই এইটা কইতে পারো নিলে নিরসটাই ওই দশ টাকা দিয়ে নিতে হবে আর না নিলে পুরাটা ফিরত দিতে হবে এদের মধ্যে ভাঙ্গাভাঙ্গি কোনো কিছুর সুরত নাই হ্যাঁ যদি কোনোটার মধ্যে আয়ের ধরা পড়ে আয়েব ধরা পড়লে তাহলে যেটা আয়েব দাঁড় হয়েছে ওইটার রদ করতে পারবে বা ওইটার ক্ষতিপূরণ নিতে পারবে, ওইটার ক্ষতিপূরণ নিতে হবে। যদি হেবা করে ফেলায় বিক্রি করে ফেলায় তারপরে একটার মধ্যে আয়েব ধরা পড়ে তাহলে ওই আয়েবের ক্ষতিপূরণ নিতে পারবে কিংবা আয়েবের কারণে ফেরতও দিতে পারবে। একই কথা খেয়ারের সত্যের ক্ষেত্রে, তার অর্থ কোনো ব্যক্তি খেয়ারের সত্যের উপরে তিন দিন চিন্তা করব ওই জিনিস, হ্যাঁ আমি নিমু কিনা, কিন্তু কবজা করে ভাবছি মুস্তারি খেয়াল রাখছে, খেয়াল রেখে কি করছে কবজা করছে, কবজা করার পরে ওইটার থেকে এক টাকা পর বেচা ভালাইছে কিংবা ওইটার থেকে এক টাকা পর হেবা বিত্তা স্লিম করে ভালাইছে, তাইলে একই স্বরূপ খেয়ারের সত্য কি হয়ে যাবে। ইয়া তো উসকো কিয়া কর দিয়া হেবা কর দিয়া সপোর্ট কর দিয়া মাহুদ দাউদ যারে হেবা করছিল তার কাছে কি করে দিছে সমর্পণ করছে, সাল্লাম ইয়ারুদ তা সাই আম মিনহা, তো উস গাছিকে কিসি কপড়া কো ও রদ নহীঁ কর সকে গা আর উসকে কিয়া রে আচ্ছা কে থা ইল্লা মিন আইবি, মগর তুই আয়েব হো তো উস ওয়াজহ সে আয়েব কো আয়েব কা নুকসান লে কিংবা আয়ত সে ফিরত দিতে পারে। ওয়াকালিকা খিয়ারু শর্ত, এই হুকুম হে খিয়ারে শর্ত, লিয়ান্নাহু তাআযযারা রদ্দু ফি মা খারাজা আন মিলকি, কারণ হলো হইলো একটা বিক্রি করার কারণে বা হেবা বিত্তাসলিম করার কারণে খিয়ারে রুয়তি হোক বা খিয়ারে শর্তি হোক উভয় স্রোতে একটা বিক্রি করার কারণে কিংবা একটা হেবা বিত্তাসলিম করার কারণে এখন না কিয়ারে রুজত থাকা গেলে আগে আমি বলছি যে রদ করলে পুরাটা রদ করতে হয়, রাখলে পুরাটা রাখতে হয়, ওয়ার আদা আদি ভাঙ্গাভাঙ্গি কোনো কিছু চলে না, একই কথা খেয়ালে সত্যি তার ঠিক আছে আন্নাহু তাআযযারা রদ্দু ইসলে কে এক কাপড়া কো খরিদনে কি ওয়াজহ আছে উস কাপড়া কে আন্দর গায়ে কা হোক আপনি যদি ফিরত দেন তো পুরোটা দিতে হবে, তাহলে আরেক বেটা যে বেটা কিনে নিয়ে আগে আপনাদের টাকা দিয়ে দিছে যদি তো ওই বেটার তো ওই কাপড়ের মধ্যে তো ওই বেটার হক, তো ওই বেটার হক যখন তো ওইটারে আপনি কেমনে এনে দিবেন, ওইটা আনার তো ক্ষমতাই আপনার নেই, টাকা নিয়ে আনিছেন না চুক্তি তো আপনি করে এটা ইয়া করে পারেন বা হেবা বিত্তা স্লিম করে দিছেন, তাহলে তো ওইটা আনার আর কোনো স্রোত নেই, লিয়ান্নাহু তাআযযারা রদ্দু গায়ের হক ওই এক কাপড়ের মধ্যে রাহে খবর কারণে এখন পুরা কাপড় রুইয়াতের মধ্যে তো পুরা কাপড় ফিরত দিতে হবে, পুরা গায়ে ফিরত দেওয়া রোদ করা এটা মুতাযযার লিয়ান্নাহু তাআযযারা রদ্দু বিমা খারাজাল মিলকি ওয়া ফি রদ্দি মা বাকি, এখন যেটা রদ করা অসম্ভব হয়ে গেল আচ্ছা বাকি তো নয়টা রয়ে গেছে দশটা কাপড় মনে করে, বাকি যে নয়টা কাপড় রয়ে গেছে এই নয়টাকে যদি আপনি রদ করে দেন তাহলে তাফরিকে সফকা কাবলা তামাম, আর আগেও বলা হয়েছে তাফরিকে সফকা কাবলা তামাম যেটা যে স্রোতের মধ্যে ওইটার মধ্যে বাইকি হয়ে যায় গা ফাঁসে যায়, তাফরিকে সফকা কাবলা তামাম অর্থাৎ লেনদেন চুক্তি যদি পুরা হওয়ার পর হয় তাহলে গেল তাফরিকে সফকা বাদাত তামাম, যে চুক্তিটা হয়েছে এই চুক্তিটারে খণ্ডন করা হয়েছে আগে চুক্তি সম্পন্ন হওয়ার পর তাফরিকে সবকা বাদ আর তাফরিকে সবকা কাবলে তামাম বলা হয় যে আগে যে চুক্তিটা করলাম ওই চুক্তি এখনো শেষই হয়নি, শেষ হওয়ার আগেই এই চুক্তির খণ্ডন করে আরেকটা চুক্তি এই জায়গার মধ্যে ঢুকাই দিয়েছে, আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাফরিকে সবকা কাবলে তামাম থেকে না তাফরিকে সবকা কাবলে তামাম থেকে কি করছে নিষেধ, যেহেতু তাফরিকে সবকা কাবলে তামাম জায়েজ নাই এই কারণে বাকি গুলিরাও কি করতে পারতেছে না বিরোধ দিতে পারছে। وَفِي رَدِّ مَا بَقِيَا, اور باقی کا کفر کو رد کرنے میں تفریق الصف کا قبل تمام, تفریق الصف کا قبل تمام لازم ہے. لأن خيار الرؤيا والشك يمنعان تماما, كان خيار الرؤيا تر خيار الشرط যদি থাকে বাইরের মধ্যে বেসাকিনা চুক্তির মধ্যে তাহলে তাফরিকে সবকা তামাম হওয়ার ক্ষেত্রে এটা মানা করে, অর্থাৎ সবকাটা তাম হয় না যতক্ষণ পর্যন্ত খিয়াল সাকেত না করা হবে, ততক্ষণ পর্যন্ত ওই চুক্তিটা কি হবে না, সম্পূর্ণ হবে না। তো খিয়ারে রুইয়ত যখন সাকেত করবে তখনই চুক্তি সম্পূর্ণ হবে, খিয়ারে শর্ত যখন সাকেত করবে তখনই চুক্তি কি হবে, সম্পূর্ণ হবে। যেহেতু এই জায়গার মধ্যে খিয়ারে রুইয়ত আছে, খিয়ারে শর্ত আছে, তাহলে এখন যদি আপনি অর্ধেকগুলি জোর দিতে যান তাহলে কাপ তাফরিকে সবকা কাবলা তামাম লাগবে, এই কারণে এটা কি নাই জায়েজ। উল্লেখ থাকে না, এটা টাকা দিলেন জিনিস নিলেন নিয়ে তারপরে কি দিছে এটা, চুক্তি সব সম্পূর্ণ এখন তাফরিকে সবকা হইতেছে, যে চুক্তিটা করছিলেন এই চুক্তি খণ্ডন হইতেছে কিন্তু চুক্তি সম্পূর্ণ হওয়ার পর হইতেছে, আর তাফরিকে সবকা বাদাত তামাম যেটা সুরতে যাইতেছে বিখিলাফ খিয়ারিল আইবি, লিয়ান্ন সবকা তাতিম্মু মা খিয়ারিল আইব বাদাল কজ, ইসলিয়ে কে কবজা করে থাকে মুস্তারি, মুভি যদি মুস্তারি কবজা করে তাহলে সবকা তাম হয়, আর কবজা না করলে কিন্তু আবার সবকা তাম হয় না, কবজা যদি মুভি আনো ভাইয়ের কাছেই থেকে যায় তাহলেও সবকা তাম হয় না, কারণ জিনিসই আনো পাইছে না তাহলে সবকা তাম হবে, কবজা সে পহলে খিয়ারে আয়েব কে আন্দর দি তাফরিকে সবকা হ্যাঁ নেই কাবলা তামাম বাদা তামাম নেই হতা, অর্থাৎ ওইটা তাফরিকে সবকা কাবলা তামামের ইয়ার মধ্যে চলে যায়। ওয়াফিহি ওয়াজউল মাসআলা, আর মাসআলা কা ওয়াজা ইসি পরে মানে মাকবুজ যেটা কবজা করে খেয়ালে আয়বের মধ্যে ওফিহি ওয়াজুল মাসালা, যে সুরতের মধ্যে কবজা হবে ওই সুরতের মধ্যে এই মাসালাটা প্রযোজ্য হবে, বুঝে আসছে কথা, ওয়াফিহি ওয়াজুল মাসালা কিংবা ওয়াফিহি ওয়াজাল মাসালা, মুসান্নিফ রহমতুল্লাহ আলাইহি নে উসি সুরত মে নেই মাকবুজ কে সুরত মে মাসালা কো ওয়াজা কে কিংবা ওয়াফিহি ওয়াজুল মাসালা, মাসালা কা ওয়াজা উসি সুরত মে হ্যায় জবকি মাকবুজ হো, ফলা আদা ইলাইহি বিসাববিন ফাহুয়া ফাসলুন ফাহুয়া আলা খিয়ারি রুইয়া কাযা যাকারাহু শামসুল আইমা আস-সারাস, এখানে এক বেড়ায় খিয়ারে রুইয়াতে ইদলে জুত্তি জুত্তি কাপড়ের গায়ে কিনছে, খিয়ারে রুইয়াতে আছে একটা কাপড় বেচছে বা একটা কাপড় হেবা বিচতাছে করছে, করার পর দেখে এটা তো হেডা না, আর ঘটনা যাতে যেটা বেছিল এবার গায়ে বেড়া দেখ তো সেটা সামনে দেখা যাবে ফিরত দিস কিংবা যে বেড়ার কাছে হেবা করছিল দেখ দিলাম না তো দেখ পরে হের কাছে আইসে গেছে, এখন যদি খিয়ারে রুইয়াতে অধীনে বাইকে ফস্ক করতে চায় তাহলে করতে কারণ এহানা রদ করা যেটা মামনুর স্রোত হয়েছিল এই মামনু আর নাই, যেহেতু নাই সুতরাং এটাকে কি করতে পারবে রদ করতে পারবে। ফালাও আদাই নাহি বিসাবাবি হুয়া ফাসকুন ফাহুয়া আলা খিয়ারি, ফালাও আদাই নাহি বিসাবাবি আগে কিছু ওয়াজা সে ও কাপড়া জু বেচ ডালা তা ইয়াতে হেবা বি তসলিম কিয়া তা ও আগে কিছু ওয়াজা সে লোটাই তাহলে হুয়া ফাসকুন আলা ফাহুয়া আলা খিয়ারি, আর এটা ফস্ক করে দিছে আগে চুক্তি যারা তত্ত্ব হেবা বি তসলিম রে ফস্ক করছে কিংবা বাইরে কি করে দিছে ফস্ক করে দিছে ফাওয়ালা খিয়ারি, তো শখস মুস্তারি খিয়ারি লিয়ে পর হো কারারে কারা হু শামসুল আইমা সারাসি শামসুল আইমা সারাসি রহমতুল্লাহ আলাইহি এই সহি জিকির ফরমায়া যে যদি ফিরে আসে তাহলে কি করতে পারবে যখন খিয়ারে রুয়ত সাকেত হয়ে গেছে, যখন একটা বিক্রি করে ফেলাইছে এখন খিয়ারে রুয়ত কি হয়ে গেছে সাকেত হয়ে গেছে, এখন ওইটারে ফস্ক করে বা যে কোনো ভাবে তার কাছে যদি নিয়েও আসে যে জিনিস একবার সাকেত হয় ওইটা আর দ্বিতীয়বার ফিরিয়া আসে না, অতএব কিয়ারে রুইয়ত তার সাকেত এই জায়গার মধ্যে আসে। ওয়ান আবি ইউসুফ আর ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি এক রিওয়ায়াত হে আন্নাহু লা ইয়াউদু বাদা সুকুতিহি, কিয়ারে রুইয়ত সাকেত হোনে কে বাদ হে লা ইয়াউদু লোট নেই আয়, এটাও ফেকার মাসালে নেই ফেকার নীতি যে লা ইয়াউদু বাদা সুকুতিহি, কোনো সায় একবার যদি সাকেত হয় তাহলে আবার পুনরায় কি আসে না ফিরিয়া, ওই কায়দা অনুযায়ী ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি বলেন যেহেতু একবার কি সাকেত হয়ে গেছে সুতরাং এটা আর কি আর ফিরিয়া কাকিয়ার শর্ত, খেয়ারের শর্তের ক্ষেত্রে যেমন খেয়ারের শর্ত একবার যদি সাকেত হয়ে যায় তাহলে এটা ফিরে আসে ঠিক একইভাবে খেয়ারের রইল তো আর ফিরে আসে। ও আলাইহি ইতামাদাল কুদুরি আর সাহেবের কুদুরি ইসি ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি কোল পরই একমাত ফরমায়া, এই কারণে উনি ওই কথা বলেছেন। এই বছর সকালবেলায় পড়াইলাম না, আগামী সপ্তাহে শনিবারে থেকে সকালে উঠ পড়াব আগে কয়ে দিলাম দি আগামী আগামী সপ্তাহ এ গত বছর সারা বছরই পড়াইছি এই বছর পড়াই না সাংগা সাংগা অবলা সাংগা।